অন্যায় অত্যাচার পৃথিবীতে বহু রকমের আছে। আল্লাহ নবীর যুগে যে সমস্ত অন্যায় অত্যাচার ছিল সেই সমস্ত অন্যায় অত্যাচারকে কেন্দ্র করে আমভাবে কেয়ামত পর্যন্ত আমাদেরকে উপদেশ দিয়ে গেছে। অন্যায় অত্যাচার যে হারাম, কারো প্রতি জুলুম যে হারাম, তার সম্ভ্রমে, তার রক্তে এবং তার মাল সম্পদে, তিন ভাবে অন্যায় করা, অত্যাচার করা হারাম। এই বিষয়টাকে বোঝাবার জন্য তিনি মক্কায় এক ভাষণ দিয়েছিলেন, হজের সময়ে মক্কা শরীফে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন ইন্না যামানা কাদ ইস্তাদারাকা হাইআতি ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। ভাষণের ভূমিকাতে তিনি বলেছিলেন নিশ্চয়ই জামানা বা কাল নিজের ওই অবস্থায় ফিরে এলো যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অর্থাৎ দুনিয়া সৃষ্টি করার সময় যে রূপ, বছর ও মাসগুলো ছিল, এখন পুনর্বার সেই পুরাতন অবস্থায় ফিরে এলো। এবং আরবের মুশরিকরা যে নিজেদের মন মতো মাসগুলোকে আগাপিছা করেছিল সেগুলোকে বাতিল করা হলো। বছরের বারোটি মাস, এই যে বারোটা মাস আমরা ভাগ করেছি বছরকে, এটা কিন্তু আল্লাহ তাআলা যখন থেকেই বিশ্ব রচনা করেছেন তখন থেকেই বারোটা মাস আছে। ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছর হচ্ছে বারো মাসের। তার মধ্যে চারটি হারাম, চারটি হলো পবিত্র মাস, সম্মানীয় মাস, তিনটি পরস্পর হচ্ছে যুলকাদা, যুলহজ্জা আর মুহররম। তিনটি পরস্পর যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই হলো হারাম মাস। যেমন আমরা হারাম শরীফ বলি না, মক্কার হারাম, মদিনার হারাম, তেমনি মাসের হারাম কি, এই তিনটে, পবিত্র এবং নিষিদ্ধ মাস অথবা সম্মানীয় মাস। আর চতুর্থ নম্বর মাস হলো মুজার গোত্রের রজব, রজব মাস। তাহলে বোঝা গেল রজব আমাদের কাছে সম্মানীয়। যেমন হারামের ভিতরে খোনাখুনি করা হারাম, তেমনি রজবের ভিতরে, রজব মাসের ভিতরে খোনাখুনি করা হারাম, তেমনি যুলকাদা, যুলহজ্জা, মুহররম মাসেও খোনাখুনি করা হারাম। তারপর তিনি বললেন, প্রশ্ন করলেন যে আইয়ু শাহরিন হাদা, এই ভূমিকা রাখার পর তিনি জিজ্ঞেস করলেন যে এটা কোন মাস। সাহাবারা সবাই জানতেন না, জানতেন না এটা কোন মাস, জানতেন তবুও সাহাবারা ভাবলেন যে হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উদ্দেশ্য আরো কিছু, কারণ আমরা তো জানি যে জিলহজ মাস, শুক্র মাস হয় হজ, জিলহজ মাসে হয়, তো আমরা তো জিলহজ মাসে আছি, তো আল্লাহ রাসূল প্রশ্ন কেন করছেন, হয়তো বা তিনি অন্য নাম বলবেন বা অন্য কিছু। এই জন্য তারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানে, ভালো জানে। সাথা কাথা তিনি চুপ থেকে গেলেন, হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমি, চুপ থেকে গেলেন, তখন ভাবলাম হয়তো মাস্টার নাম পাল্টে দেবেন বা অন্য নাম বলবেন। কালা, তারপর বললেন আলাইসা যুলহিজ্জা, এই মাসটা কি যুলহজ্জের মাস নয়? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ যুলহজ্জ মাস। কালা ফা আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জানছি যে মক্কা, তবু যেহেতু তিনি জিজ্ঞেস করছেন তাহার উদ্দেশ্য আলাদা, সুতরাং আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাসাকাতা হাত্তা যানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, চুপ থাকলেন একটু ক্ষণকাল, নিয়োগ থাকলেন, ভাবলাম তিনি হয়তো অন্য নাম বলবেন। কালা আরাইতা আল বালদাতা, এটা কি বালদা নয়? এটা কি মক্কা নয়? তখন না, আমরা বললাম অবশ্যই। কালা ফা আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? কুলনা আল্লাহু রাসূলুহু আলাম, আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। কথা কথা হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমে, এক ক্ষণকাল নীরব থাকলে আমরা ভাবলাম তিনি হয়তো অন্য নাম নেবেন। কালা আরাইতা ইয়াউমুন নাহার, আলাইসা ইয়াউমান নাহার, এটা কি নহরের দিন না? এটা কি কোরবানির দিন না? কুলনা বালা। কালা ফাইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম, কুলনা বালা, আমরা বললাম অবশ্যই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের খুন, তোমাদের মাল এবং তোমাদের ইজ্জত, এই তিনটে জিনিসই মানুষের সম্পদ না? খুন, মাল, তার মানে জান, মাল আর ইজ্জত। ইসলাম এসেছে এ পৃথিবীর বুকে, কোরআন অবতীর্ণ হয়েছে এ পৃথিবীর বুকে, রাসূল প্রেরিত হয়েছেন এ পৃথিবীর বুকে, মানুষের পাঁচটা জিনিস রক্ষার জন্য সাতা ভাই বলবে, সে পাঁচটা জিনিস কি কি? মানুষের প্রয়োজনীয় পাঁচটা জিনিস রক্ষার জন্য ইসলাম এসেছে, সেই পাঁচটা জিনিস কি কি? আমি আপনাদেরকে বলেছিলাম যে শেষকালে ন আছে, তন্তন ন আছে, যাতে করে মুখস্থ থাকে এবং সব সময় এটা আপনারা বুঝতে পারেন যে এই এই দন শেষকালে ন আছে, সেটা মনে নেই সিরিয়ালটা কি? প্রথম হচ্ছে জান, তারপর ইমান, তারপর তারপর জ্ঞান, তারপর মান, তারপর ধন। এই চারটে হলো, আরেকটা কই? জান, ইমান, মান, জ্ঞান, ধন, এই হলো পাঁচটা, এই হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস রক্ষার জন্য ইসলাম এসেছে, তার মধ্যে পাঁচটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পড়ে করেছেন তিনটি। তোমাদের খুন জান, তোমাদের মাল সম্পদ, তোমাদের সম্ভ্রম মান সম্ভ্রম তোমাদের জন্য হারাম। হারাম মানে কি? এতে হাত দেওয়া যাবে না, কাউকে খুন করবে চলবে না, কারো মাল হরপ করবে চলবে না, কারো ইজ্জত লুটবে চলবে না, কাউকে অপমান করবে চলবে না, কাউকে তুচ্ছ করবে চলবে না, কাউকে ঘৃণা করবে চলবে না। ইসলাম এর হেফাজতের দায়িত্ব নিয়েছে, সুতরাং তোমাদের প্রত্যেককে জান মাল এবং ইজ্জত সম্মান মান সম্ভ্রম হারাম। কেমন হারাম? কা হুরমাতে ইয়াউমিকুম হাযা, তোমাদের আজকের দিনের মতো হারাম। হি বালাদিকুম হাযা, এই শহরের ভিতরে যেমন হারাম সেরকম হারাম, ফি শাহরিকুম হাযা, এই মাসে যেমন হারাম সেরকম হারাম। তার মানে সর্বদাই সব সময়কার জন্য কত বড় হারাম? যেমন যদি কেউ জুলহজ মাসে মক্কাতে কোরবানির দিনে খুন করে, সেই রকম সারা বছরের যে কোনো দিনে খুন করলে একই অবস্থা। বড় গুরুত্ব দিয়ে, খবরদার তোমরা মারামারি লড়াই ঝগড়া করো না, খবরদার তোমরা এক অপরের সম্পদ লুণ্ঠন করো না বা হরপ করো না বা জবরদখল করো না, আর খবরদার একে অপরের মান ইজ্জত লুট করো না, কারো গীবত করো না, কারো পর নিন্দা করো না, কারো চুগলির চুগলি করো না, কারো ফালতু অপবাদ রচনা করো না। সব থেকে এগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে কি? অপবাদ। একটা মানুষকে ধারণা করে অপবাদ দেওয়া, হ্যাঁ ফালতু না জেনে না শুনে অপবাদ দেওয়া বিশাল ব্যাপার। এই জন্য অপবাদের শাস্তি স্বরূপ বিশেষ করে ব্যবিচারের অপবাদ দিলে তাকে আশি চাবুক লাগানো হবে, তাই না? আশি চাবুক, প্রমাণ দিতে না পারলে আশি চাবুক লাগানো হবে। সুতরাং এই গুরুত্ব আরোপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তারপর আল্লাহ রাসূল বললেন, ফাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমরা অবশ্যই তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, তোমরা এই শীঘ্রই মরণের পরে কার সঙ্গে সাক্ষাৎ করবে? নিজেদের প্রতিপালক পালকের সঙ্গে, নিজেদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে। আলা ফালা তারজিউ বাদি কুফারা, আপনি তাদের তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সুতরাং তোমরা আমার পরে কাফের হয়ে ফিরে যেও না, আমার কাছে যেমন রয়েছ সেরকম থাকো। তারপর মানে মুসলমান হওয়ার পর তোমরা কি হয়ে যেও না? কাফের হয়ে যেও না। সেই কাফের অবস্থা ইয়া বলি বাবা নেতা বাবা যে এক অপরের গর্দান মারবে, মারামারি করবে, লড়াই করবে, এইরকম যেন করো না। আলা ইউবাল্লিগ শাহিদুল গায়েব, শুনে নাও, সতর্ক হও, তোমাদের প্রত্যেককে যারা হাজির আছে উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছে দেয়। এই দেখছেন তাবলিগের তাবলিগের গুরুত্ব, যারা শুনছে তাদের কর্তব্য হল অপরকে পৌঁছে দেওয়া, যেটা শুনলেন সেটা অপরের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগ আননি বলাও আয়া, একটা আয়াত যদি হয় তুমি জানো সেটা অপরের কাছে পৌঁছে দাও, ছেলেদের মাঝে বলো, স্ত্রীর কাছে বলো, পাড়া প্রতিবেশীকে বলো, তুমি যেখানে সুবিধা বন্ধু বান্ধবকে বলো। সৌদি আরব থেকে মেসেজ নিয়ে যাচ্ছেন দেশে চুপচাপ থাকছেন না, বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা সাবধান হও, সতর্ক হও, লিউবাল্লিগ শাহিদুল গায়েব, যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছে দেয়। কেন? فلعل بعض من يبلغه ويكون اوعى له من بعض من سمع من بعض من سمع সম্ভবত যারা শুনছে তাদের থেকে বেশি স্মৃতিধর হবে, মনে রাখবে তারা, যাদেরকে পৌঁছানো হয়। যে শুনল, শোনার পর সে যদি কাউকে না বলে তো সে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু যাকে বলা হবে সে হয়তো বেশি স্মরণ রাখবে, সে স্মরণ রাখলে তারপর আবার কাউকে পৌঁছে দেবে। আর এইভাবে হাদিসের সিলসিলা আমাদের চলে এসেছে, আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শোনা হয়েছে, তারপরে সাহাবারা অপরকে শুনিয়েছেন, তারা অপরকে শুনিয়েছেন, এইভাবে সিলসিলা হতে হতে শেষকালে বই আকারে লিখিত হয়েছে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ এইসব বই আকারে লিখিত হয়েছে। হাদিসের কিতাবগুলোতে হাদিস এইভাবে সংরক্ষিত হয়েছে, কেউ অল্প স্মৃতিধর তার হাদিস নেওয়া নাই, কারণ সে ভুল করতে পারে। যে পাক্কা স্মৃতিধর ভালো স্মরণ শক্তি আছে, তার কাছ থেকে হাদিস নিয়ে নিয়ে লেখা হয়েছে, তারপরে শেষকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, তোমরা সতর্ক হও, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? আলা হাল বাল্লাগতু, সতর্ক হও, শোনো, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? সাহাবারা বললেন যে আমরা বললাম, নাম ইয়া আল্লাহ রাসূল, আপনি পৌঁছে দিয়েছেন। তাআলা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আমার সাহাবারা বলছেন যে আমরা, আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি, তাই না? এই জন্যে অনেক দায়ী বক্তৃতা শেষে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, অনেক রাসূলও বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। হায় হুজুর, আপনি এই কন ওই কন সেই কন, আপনার এই কথা আমার মানবো না, তখন কি বলতে হয়? ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দিলাম, তুমি মানবে চাই না আমার, কিন্তু এ কথা বলতে পারবো না কালকে আমাদের জন্য যে আল্লাহ আমি জানতাম না, বহু লোক বলবে না, আল্লাহ তোমার কাছে আল্লাহ যখন ধরবেন তখন বহু লোককে বলবে যে কি ব্যাপার, তুমি কি জানতে না, তোমার কাছে কি রসুল আসেনি, তোমার কাছে কি না এবার রসুল আসেনি? তখন এ বলবে, আল্লাহ আমি জানতাম না আমার কাছে কোনো রসুল, এই হুজ্জত যেন কায়েম না হয়। সুতরাং আলা হাল বাল্লাগ, তো আমি কি পৌঁছে দিলাম? আর এই জন্যই রসুল বলেছেন এবং দায়ীরা বলে থাকেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানবে চাই মানো, আর তার মানে এই নয় যে আমার কাজ, আমার দায়িত্ব খালি পৌঁছে দেওয়া, আমল করা নয়, না তা না, আমল করব, আমি নিজে আমল করব, আর সেই সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার, মানা না মানার ব্যাপারটা তোমার, তুমি বোঝো, তর্ক করো না আমার সাথে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকেও সাক্ষী রাখলেন, যাতে করে কিয়ামতের দিনে কেউ বলতে না পারে যে আল্লাহ রাসূল আমাদেরকে বলেননি বা পৌঁছাননি। এখান থেকে আমরা কি পেলাম, জুলমের ব্যাপারে, অন্যায় অত্যাচারের ব্যাপারে, যে মানুষ তিন প্রকার অন্যায় অত্যাচার করে থাকে, মানুষের খুনে বা জানে, মানুষের ধন সম্পদে এবং মানুষের মান সম্ভ্রমে। কেমন হারাম, যেমন মক্কাতে, যেমন যেমন জিলহজ মাসে, এবং যেমন কোরবানির দিনে, তিন ভাবে হারাম। সুতরাং খুবই সাবধানতার ব্যাপার। আবু উমামা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اقتطع حق امرئ مسلم بيمينه, যে ব্যক্তি কোন মুসলমানের হক নিজের কসম দ্বারা হরফ করে নেয়, কসম দ্বারা, নিজের কসম দ্বারা দখল করে নেয়, হক মেরে নেয়, ফাকাদ আওজাব আল্লাহু লাহু নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অনিবার্য করে দেন, জাহান্নাম ওয়াজিব করে দেন, ওয়াহারামা আলাইহি জান্নাহ, জান্নাত হারাম করে দেন, জান্নাত নিষিদ্ধ করে দেন। ফাকালা রাজুল, এক ব্যক্তি বলল, ওয়াইন কানা শাইয়ান ইসতিরানি রাসূলুল্লাহ, যদিও সামান্য জিনিস হয় আল্লাহ রাসূল, যদি সামান্য জিনিস হয় তাহলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন কাদীবাম মিন আরাকিন, যদিও পিল্লু গাছের একটা ডাল হয়, পিল্লু গাছ জানেন, পিল্লু গাছ চেনেন, এখানে সাধারণত যে দাফন করা হয় দাফন, এটা কি ডাল না শেকড়? এটা কিন্তু শেকড়, এটা শেকড়, যে দাফন আমরা করি না, এটা কিন্তু ডাল না, এটা শেকড়, বালি সরিয়ে মাটি থেকে ডাল বের করে, টেকি বলে শেকড় বের করে এটা সুন্দর দাফন হয়, কিন্তু এটা ডাল দাফন করা যায়। তো এই ডাল যদি সামান্য কেউ নিজের কসম দিয়ে, নিজের মিথ্যা কসম খেয়ে বলে এটা আমার, ঝগড়া হলো আপনার সাথে আমার, আপনি বলছেন এটা আমার, আমি বলছি আমার, এবারে তোমার তার প্রমাণ কি? তোমার আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার, কিছু বলার আছে? আর হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর কসম করবে তাতে রাজি হয়ে যায়। এবারে আপনি জানছেন যে আমার নয়, তবুও আপনি সেই জিনিসটাকে নিজের দখলে আনার জন্য আল্লাহর কসম করলেন, মানুষকে বুঝিয়ে দিলেন জিনিসটা আমার, এটা কত বড় সর্বনাশ। মিথ্যা কসম খাওয়া বিশাল সর্বনাশ, ইয়ামিনুল খামুস বলে। তো এই মিথ্যা কসম খেলেন, এটা কাবিরা গোনা, বিশাল কাবিরা গোনা। আর তার সঙ্গে ওই মিথ্যা কসম খেয়ে আপনি একটা এমন জিনিস নিজের দখলে আনলেন যে জিনিসটা আপনার জন্য হালাল নয়, সেটা আপনার নয়, আপনার ভাইয়ের, আপনার কোন মানুষের, সেটা আপনি মিথ্যা কসম খেয়ে নিলেন, যদিও সে কাফের ভাই। যদি কাফের জিনিস কাফের কাছে কাফের জিনিস আছে, আপনি কাফের মালকে এভাবে কসম খেয়ে হালাল করতে পারবেন না। সুতরাং এখান থেকে বলে যাচ্ছে কি, যে জুলুম যেটা অন্যায় সেটা অন্যায়, সেই অন্যায়কে কসম দিয়ে হালাল করা যদি কেউ করে তার জন্য জাহান্নাম অনিবার্য, জাহান্নামে গিয়ে সে তার শাস্তি ভোগ করবে, আর জান্নাত তার জন্য নিষিদ্ধ হবে, তার মানে সে জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহ ক্ষমা না করে বা এই তওবা না করে। আর তওবা করার শর্ত হলো কি, যদি অপরের মাল নেয় তাহলে কি করতে হবে, মাল ফেরত দিতে হবে, তবে তওবা করতে হবে, আর না হয় তওবা হবে না। কেমন, ওই যে বিড়াল কুয়োতে রেখে পানি ফেলা হবে, মরা বিড়াল পানিতে রেখে কুয়োর ভিতরে ফেলে রেখে যদি পানি তুলেন 40 বালতি 40 বালতি, পানি পবিত্র হবে, পানি পবিত্র হবে না যতক্ষণ না বিড়ালটাকে আগে তুলে ফেলেছে। তো আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা তওবা করবেন, আর আপনার মনের ভিতরে আপনি যে জিনিসটার জন্য তওবা করছেন সেই জিনিসটা আপনার কাছে থেকে গেল, একজন মানুষের মাল আপনি অন্যায় ভাবে নিজের কাছে রেখেছেন, জবরদখল করে রেখেছেন, চুরি করে রেখেছেন, সেটা আপনার কাছে থেকে গেল, তো এইরকমই হলো পানি ফেলে দেওয়া, তওবা কবুল হবে যতক্ষণ না সেই মাল তার হকদারের কাছে পৌঁছে না দেওয়া হয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের সম্পর্ক অবশ্য সেই ইবনে লুতবিয়ার হাদিস, যে আদায়কারী যাকাত আদায়কারী আদায় করতে গিয়ে সে কি বলেছিল যে এটা হচ্ছে আমার উপহার, লোকে আমাকে উপহার দিয়েছে, তো আল্লাহ রাসূল রাগান্বিত হলেন। এই আজকের হাদিসটাও তাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিস্তা আমাল না হুমিন কুমালা আমাল, যাকে আমি কোনো কাজের কর্মচারী নিযুক্ত করি অতঃপর সে অতঃপর সে কি করে, হাকাতা মানা মাখি মাখিয়াতান থামা ফাওকা, অতঃপর সে আমাদের কাছে সুচ অথবা তার চেয়ে বেশি কিংবা কম কিছু লুকিয়ে নেয়। সুই সুই সুই কতটুকু হয়, মাখিয়াত আও মেখিয়াত, মেখিয়াতান হাকাতা মানা মেখিয়াতান থামা ফাওকা, একটা সুই যদি সে লুকিয়ে নেয় অথবা তার থেকে ছোট অথবা বড় জিনিস, তো এটা কি হবে, কানা গুলুলান ইয়াউম ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, এটা হবে কিয়ামত চুরি, কিয়ামতের দিন সে তার সঙ্গে নিয়ে হাজির হবে, সেই সুইটা কিয়ামতের দিনে সঙ্গে নিয়ে হাজির হবে। এ কথা শুনে আনসারদের মধ্যে একজন কৃষ্ণকায় মানুষ উঠে দাঁড়ালেন, যেন আমি তাকে দেখছি বর্ণাকারী বলছেন, তিনি বললেন হে আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, আপনি যে কাজের দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন তা আমার কাছ থেকে ফিরিয়ে নেন ভয়ে। ভয়ে সে কি বলল, ইয়া রাসূলুল্লাহ ইকবাল আন্নি আমালাক, আমার কাছে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমাদের এই চাকরি দিয়েছিলেন সে আদিম করতে চান চাকরি, আমি ইস্তফা দিচ্ছি। কালো মমালা কি ব্যাপার, কি হলো, কালা সামে চোখা তা কুরু কাদা ওকে, আপনি তো এই কথা বলছেন আমি তো পারবো না, সব এত বয়স হয়ে এত বড় বোঝা আমি বহন করতে পারবো না। কালা ওয়ানা আকুলুহু আন, শোনো আমি আবারও বলছি, আমি আবারও বলছি, মানিস্তা আমাল না হু আলা আমালিন, যাকে আমি কোন কাজে কর্মচারী নিয়ে কোন কর্মে কর্মচারী নিযুক্ত করেছি, ফাল ইয়াজি বেকালি রিহি ওয়া কাসিরিহি, সে যখন আদায় সাদায় করবে সে যেন কম বেশি সব কিছু নিয়ে আমার কাছে জমা করে দেয়, এবং কোন জিনিস যেন সে লুকিয়ে না নেয়, কোন রকম ফতোয়া দিয়ে হাল করে না নেয়, ফতোয়া দিয়ে হাল করার ব্যাপার জানেন তো, কোন রকম একটা মানে একটা অজুহাত দিয়ে হ্যাঁ এটা আমার নেওয়া চলবে ঠিক কিনা, এই কাফিল আমাকে এই করছে অথবা আমি এটা করবো। একবার জিজ্ঞেস করছেন যে কাফিলে সাইকেল দেওয়ার কথা ছিল, মামার সাকান দূরে সাইকেল দেয় না, এবার আমি কি চুরি করতে পারি, চুরি করছে আমি সাইকেল কিনবো, ভাই এটা বলতে পারবো না, বুঝতে পারছেন। তো এইভাবে কোন রকম করে ফতোয়া দিয়ে হলে বুড়ি রাতের বেলাতে দোয়া করছিল, তার গাই হারিয়ে গেছিল, দিয়ে দোয়া করছে আল্লাহ আমার গাই যে পাবে পাক, কিন্তু কোন মোল্লা যেন না পায়, কি ব্যাপার বুড়ি, মোল্লা যেন না পায় কেন দোয়া করছো? তো বলছে আর কেউ পেলে আমি পাবো, কিন্তু মোল্লা কি যদি পায় তাহলে সে ফতোয়া দিয়ে হালাল করে নেবে, কারণ মোল্লা দিয়ে ফতোয়া বেশি দেয়। তো অবশ্য এটা বাড়াবাড়ি কথা, অতিরিক্ত কথা, প্রত্যেক মানুষের ভিতরে এরকম অপব্যাখ্যা করে হালালকে হারামকে হালাল করার পদ্ধতি আছে। যেমন এক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, সে ট্রেনের টিকিট কাটে না, ট্রেনে ফাঁকি দিয়ে যাতায়াত করে, ট্রেনের টিকিট কাটে না। ট্রেনের টিকিট কাটেন না কেন? বলছে সর আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করার পর বহু চাকরি খুঁজেছি, সরকার আমাকে চাকরি দেয় না, এত সরকারি ট্রেনে ফ্রিতে যাব, সমস্যা কি? কথাটা বুঝলেন? সরকারি ট্রেনে টিকিট কাটবো না, সরকার চাকরি দিল না, তো সরকারের দায়িত্ব আমাকে চাকরি দেওয়া, চাকরি দিল না পেলাম না, অতএব আমি তার ট্রেনের টিকিট কাটবো না। কিরকম বুদ্ধি? একরকম ভাবে হারামকে হালাল করে নেওয়া বুদ্ধি। এইভাবে বহু মানুষ আছে, চাহে সে মোল্লা হোক আর চাহে সে আল্লাহ বলা হোক, আল্লাহ বলা আল্লাহ বলা, বহু রকম ভাবে হারামকে হালাল করে খেতে পারে। সুতরাং এইরকম কেউ যেন না করে, আমার কাজে যে গেছো সে যা পাবে সব এনে হাজির করে দাও, তাই না? এখন মনে করুন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি কারেন্ট বিল জমা নেবেন, এটা সরকারি দায়িত্ব, সরকারি দায়িত্বে কর্মচারী নিযুক্ত আছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কারেন্ট বিল মানুষের কাছ থেকে জমা করবেন। এবারে কারেন্ট বিল জমা করছেন, সেই তারপর থেকে আপনি আপনাকে ঘুষ দেওয়া হচ্ছে বা আপনাকে পয়সা দেওয়া হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, আপনি সেটা পকেটে রাখছেন, চলবে? চলবে না, কারণ আপনাকে যখন দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই এর মধ্যে ডাল মেকুচ কালা হয়। কেমন হচ্ছে আপনাকে ঘুষটা? নিশ্চয়ই যে দিচ্ছে তার কিছু পাওয়ার আশা আছে, সেটা আপনি দেন বলি, এটা ক্ষতি হবে সরকারের, আর সরকারের যখন ক্ষতি হবে হয়তো বা বিল আপনি কম করবেন, কিছু তাই না? এই জন্য আপনার হয়তো 5,000 টাকার বিলটা 3,000 টাকা করে দিলেন, আপনি তাকে 1,000 টাকা দিলেন, সমস্যা কি আছে? এখানে তো লাভ হলো, এইভাবে সরকারের ক্ষতি হবে। এই জন্য যারাই সরকারি আমেল থাকে, সরকারি কর্মচারী থাকে, এইসব টাকা পয়সার দায়িত্বে, তারা যেন এই শ্রেণীর বকশিস গ্রহণ না করে, বরং যেটা সরকারের ছিল সেটা সরকারের ভাবে সরকারিভাবে যেন সঠিকভাবে কম হোক চাহে বেশি হোক আমার কাছে নিয়ে আসে। নচে কি হবে? তারপর আমার পর তাকে যা দেওয়া হবে সে নেবে, আর যা দেওয়া হবে না সে নেবেন। কিন্তু খেয়ানত যদি করে তো কেয়ামতের দিনে সেটা কি হবে? গরুল, সেটা হবে এমন খেয়ানত যে কেয়ামতের দিনে হাজির হবে। আর এর আগে হাদিসে শুনেছেন যে কেয়ামতের দিনে ধারে টাইপে হাজির হবে। আপনি যে ছাগল চুরি করেন, তো ছাগলটা আপনার গাড়ি চাপানো থাকবে, উট চুরি করেন, উঠটা আপনার গাড়ি চাপানো থাকবে, আর শুধু চাপানো থাকবে না, সে আওয়াজ দেবে, যাতে করে সব লোকে বুঝতে পারে যে এর ঘাড়ে কি চাপানো আছে। লালাঞ্ছিত করার জন্য, লজ্জিত করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা নেবেন। সুতরাং দুনিয়াতেই সাবধান। উমর ইবনে খাত্তাবের হাদিস, তিনি বলছেন লাম্মা কানা ইয়াউমু খাইবার আকবাল নাফারু মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাদালু ফুলান শাহীদ। খাইবারের দিন এক ব্যক্তিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ বলতে লাগলেন যে অমুক শহীদ, অমুক মারা গেল, অমুক শহীদ। হাত আমরা বলে থাকি না শহীদ, অমুক শহীদ, তমুক শহীদ, শহীদ বলা যায়, নির্দিষ্ট কোন ব্যক্তিকে শহীদ বলা যায় নয়, কারণ আপনি জানেন না দেশে আসলে শহীদ কি না। নির্দিষ্ট কোন ব্যক্তিকে, আজকাল তো অমুসলিমরা শহীদ হয়, তাই না? অমুসলিমরা শহীদ হয়, পার্টির শহীদ আছে, পার্টির জন্য লিখে দেয় শহীদ। দুই দলের মারামারি হলো, এ দলের লোক বললো আমাদের লোক শহীদ হয়েছে, আর ও দলের লোক বললো আমাদের লোক শহীদ হয়েছে। আরে ফুটবলারও শহীদ আছে, ফুটবল খেলা দেখতে গিয়ে কিংবা খেলা খেলতে গিয়ে যদি কেউ মারা যায় তো সে হবে ফুটবলার শহীদ। আল্লাহ মুস্তাফা, শহীদ এত সস্তা, মিছিল করতে গেল সরকারের বিরুদ্ধে, যে সরকার গুলি মেরে দিল হয়ে গেল কি শহীদ, সরকারের বিদ্রোহী, সে বিদ্রোহী। কিন্তু কে বিদ্রোহী কে এসব আমাদের জানার বিষয় না, কিন্তু আমরা কাউকে চোখ বন্ধ করে শহীদ বলতে পারি না। সাহাবারা বললেন অমুক শহীদ, অমুক শহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল্লা, মোটেই না, ও শহীদ না। কি ব্যাপার? আমরা তার কাজ কর্ম দেখে ভাবলাম তিনি সে শহীদ। আল্লাহ রাসূল কি করে কিভাবে বললেন যে সে শহীদ নয়? তার মানে আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না? না না, আমরা এটা শিওর ভাবে জানবো যে আল্লাহ নবী গায়েবই খবর বলেননি, কি বলেছেন? ওহির মাধ্যমে প্রাপ্ত খবর দিয়ে বলেছেন যে ও শহীদ নয়। কেন? ইন্নি রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআ, আমি তাকে জাহান্নামে দেখলাম যেহেতু সে একটা চাদর অথবা আংরাখা ওই যে পৃষ্ঠ জাতীয় আলখাল্লা জামা চুরি করেছিল, গানিমতের মাল থেকে চুরি করে নিয়েছিল, খেয়ানত করেছিল। আপনার মাল যে আপনার দায়িত্বে যে কোনো মাল থাকবে, যেমন ইনি একজন ব্যবসায়ী, ইনার মালিক এনাকে খেজুর দিয়েছেন এক গাড়ি, এই গাড়ির খেজুর উনি বিক্রি করবেন, এখান থেকে কোন খেজুর অথবা খেজুরের কোন মূল্য ইনি হরপ করতে পারেন না, করলে খেয়ানত হবে। ইনি যেমন একজন কি বলে রাঁধুনি, এনার দায়িত্বে আছে ক্যাটারিং এর ইনচার্জ, রান্না করেন, ইনি সেখান থেকে খেতেও পারেন না যে আমি রাঁধছি অতএব আমি খাওয়া ভাবনা না, অনুমতি থাকলে আলাদা কথা, কিন্তু অনুমতি না থাকলে সেখান থেকে একটা মরিচ পর্যন্ত চিবিয়ে খেতে, মরিচকে চিবিয়ে থাকে সেখানে খা যায় ও খেতে পারে না। আমাদের উনি উনি হচ্ছেন ড্রাইভার, ড্রাইভারের কাজ আমাদের দেশে দেখেছেন ড্রাইভাররা কত রকম খেয়াল করে, চুরি করে ট্রিপ মারে তাই না, তেল বের করে নিয়ে বিক্রি করে, আরো অনেক কিছু করতে পারে। এইভাবে যদি কোন রকমের খেয়ানত কেউ করে, প্রত্যেক খেয়ানত সহ সেই ব্যক্তি কেয়ামতের দিনে উপস্থিত হবে, আর এসব গোপন তথ্য আল্লাহর কাছে কোনদিন গোপন থাকবে না। আল্লাহ তালা সব জানেন, গুনে গুনে রাখবেন, আল্লাহ তালা গুনে গুনে রাখবেন, এবং জার্রা পরিমাণ যদি কেউ অনু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও দেখতে পাবে, যে ব্যক্তি অনু পরিমাণ খারাপ কাজ করবে মন্দ কাজ করবে সেটাও কেয়ামতের দিনে দেখতে পাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে ও শহীদ নয়, যাকে তোমার শহীদ বলছো সে শহীদ না, কেননা সে চুরি করেছে। তারপর অন্যায় অত্যাচারের আর একটা হাদিস, আবু কাতাদা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কামা ফিহিম ফাযাকারা তারপরে জিহাদ, কখনো বলা হয়েছে অন্য কিছু, এখানে বলা হয়েছে যে ওই খুতবাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ আমল হলো ইমান, আল্লাহ ইমানের আল্লাহর সাথে ইমান রাখার পর কি জিহাদ ফি সাবিলিল্লাহ। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি উঠে বললো ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ তুকাফিরু আন্নি খাতায়ায়া, আপনি কি মনে করেন হে আল্লাহর রাসূল, যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি মারা যাই, আমি যদি নিহত হই, আমি খুন হই, তাহলে কি আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন? আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হ্যাঁ, ইন কুতিলতা ফি সাবিলিল্লাহ وانت صابر محتسب مقبل غير مدبر শর্ত আছে, সে শর্তটা কি যে যদি তুমি সবর করো, ধৈর্য ধরো এবং সওয়াবের আশা রাখো, এটা সব সময় মনে রাখবে যে কাজটা করলেই হবে না, কাজটা করার সঙ্গে সঙ্গে নিয়ত থাকতে হবে, সেটা কি সওয়াবের আশা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে হবে না, মুকবিলুন গায়ের মধ্যে সামনে অগ্রসর হয়ে পিছিয়ে না, পিছিয়ে পালিয়ে যাচ্ছে না, কেউ খুন করে দিল সেটা কি হবে না, সামনে থাকা অবস্থায় বীর বেশে যে আপনি শহীদ হবেন সেটাই হবে শহীদ, আপনার সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা জানেন যে শহীদ যে হয় তার সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হয়, কিন্তু কোন গোনা মাফ হয় না আপনারা জানেন তো, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকাবে, শিরকের গোনা কারো জন্য ক্ষমা হবে না। আর যে শিরক আইতে আগে বলা হলো ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ সাথে জিহাদ, আর ঈমান বিল্লাহ যার থাকবে তার শিরক থাকবে না। সুতরাং কোন মাজারি যদি শহীদ হয় তাকে সে শহীদ বলা যাবে, মাজারি যার ইমান নেই যে মুসলিম তার কোনো জিহাদ কাজেই লাগবে না, তার কোনো নামাজ কাজে লাগবে না, যেহেতু সে মুসলিম, আর মুসলিম যদি হয় মুক্তি পূজক যদি হয় তাহলে তার কোনো জিহাদ কাজে লাগবে না, কোনো নামাজ কাজে লাগবে না। এখানে কি বলা হলো তাহলে অন্যান্য যে কাবিরা কোনো গুনাহ গুলো আছে সেই সমস্ত কাবিরা গুনাহ শহীদকে ক্ষমা করে দেওয়া হবে। সুম্মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলে, না হ্যাঁ তুমি কি বললে কি বললে, আবার সাহাবি বললেন একই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ সমস্ত গুনাহ তোমার ক্ষমা হয়ে যাবে, আজ বললো সে ইচ্ছা সমস্ত কাবিরার গুনাহ তোমার ক্ষমা হয়ে যাবে, وأنت صابر المحتسب مقبل غير مقبل إلا الدين তবে দিন রেখে মারা যাওয়ার গুণা তোমার ক্ষমা করা হবে না। কেন? এটা মানুষের হক, এটা হলো আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর ব্যাপারে যত কাবিরা গুণা আছে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেহেতু তুমি আল্লাহর ব্যাপারে শহীদ হয়েছ ইমানের অবস্থা, ইমান দেখে। কিন্তু ইমান দেখে তুমি শহীদ হয়ে যাও আর তোমার যদি ঋণ থাকে এমন অবস্থায় ঋণ শোধ করতে পারতে কিন্তু করনি, তারপর তুমি শহীদ হয়ে গেছো, তাহলে সেই ঋণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না তোমার ওয়ারিসদের কেউ সেই ঋণ পরিশোধ করে দিয়েছে। ও ভাই ঋণ খেয়ে আরামসে ঘুমাচ্ছে, তাকে বলা হচ্ছে ঋণ দিলি না তো কেয়ামতের নব ভাই ভালো লম্বা টাইম দিলে, তুমি কেয়ামতের নিয়ে সমস্যা নেই, লম্বা টাইম নিয়ে আরামসে মনে করে কি কোনো সমস্যাই নেই। হায় হায় হায়, দিতে হবে সুদে আসলে, অবশ্য আল্লাহর কাছে সুদ নেই, দিতে হবে আসলটাই ফেরত দিতে হবে, কিন্তু আসলটা দেওয়ার মতো তোমার হাতে কিছু থাকবে না, লা দিনার ওয়ালা দিরহাম, দিনার দিরহাম কিছু থাকবে না। কি দিতে হবে? নিজের নেকি থেকে দিয়ে সেই ঋণ শোধ করতেই হবে, চাহে সেই ঋণ স্ত্রীর ঋণই হোক। স্ত্রীর ঋণ কি? স্ত্রীর ঋণ কি? দেন মোহর। এই যে মোহরটাকে আমরা দেন বাই নিয়েছি, দেন মানে ঋণ, স্ত্রীর ঋণ যদিও হয় ভেবো না যে সেই স্ত্রী আমার কাছে ছোট হয়ে আমার দাসী হয়ে আছে সুতরাং তার ঋণটা না দিলেও চলবে এটা ভেবো না, তার ঋণটাও শোধ করে মারা যেতে হবে, নচেৎ কেয়ামতের দিনে জান্নাতের পথে আটকে থাকবে, জান্নাত প্রবেশ করবে না। ইল্লাত দেন, ক্ষমা নিবি আলাদা কথা, ক্ষমা যার কাছে ঋণ করেছেন সেই স্ত্রী হোক চাহে অন্য কেউ হোক যদি ক্ষমা করে নেন, তবে হ্যাঁ চাপ দিয়ে ক্ষমা করলে কোনো লাভ হবে না। চাপ দিয়ে ক্ষমা, যে দেখ তুই যদি আমাকে আমার আমার এই মোহর মাফ না করিস তোকে আমি ভাববো না, হবে ঠিক ওই রকমই বাসর রাতে যদি আপনি বলেন দেখ বাবু তোর হাত দেওয়া হবে তখন আমাকে, সেই বাসর রাতে বাজারে কি বলবে আর, বাসর রাতে সে ক্ষমা করতে বাধ্য এর চাপ দিয়ে, সে যদি বলবি না সর্বনাশ হবে, এত খরচ খরচা করে বাদ দিয়ে দিল এখন যেভাবে বাসর রাতে এসে না বলি ক্ষমা করবো না, তা তো আর কি আমার গায়ে হাত দেবে না, তার মানে তো বুঝতেই পারছেন ব্যাপার তো খারাপ হয়ে যাবে, চাপের মুখে সে তখন বলে হ্যাঁ তোমার কাছে ভাবতে হবে না আমি মাফ করে দিলাম। কিন্তু এই চাপ আবার বাপ হয়ে দেখায়, বাপ হয়ে সাফ হয়ে দেখা যায় কখন, যখন তাকে তালাক বলেছেন, লে হ্যাঁ কমকের বেটা আমার দেন মোহর দে, আমার দেন মোহর আদায় কর তবে আমাকে তালাক দিবি, তাই না? ওই মাপ আবার সাফ হয়ে যায়, কিন্তু এই জন্যই মাফের কোনো দাম নেই। লিখিত ভাবে যে কাবিন নামায় যে মোহর লেখা হয় সেটা আপনি সরকারি হিসাবে নিশ্চয়ই আদায় করতে বাধ্য, এই জন্য আমি বলি যেটা দিতে পারবেন সেটাই লিখান, যেটা দিতে পারবেন না সমাজের চাপে জামাইকে বেঁধে রাখার জন্য যে লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ মাদা হয় কাবিন না তো দিতে হবে না, লেখা হয় দিতে হবে না, তোমাকে খেয়াল খেলছো ছোট ছেলে বাচ্চা নাকি তোমরা পাগলটা কি কেন নিচ্ছ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, শুধু চোখ কিন্তু দিতে হবে না, লেখা তো লেখার কর্তব্য বলা হয়, মোল্লারা বলে দেয় লেখার কর্তব্য, আরে লেখার কর্তব্য তো পরে আবার কি হয়, সেই পাঁচ লাখের দাবি কোর্টে গিয়ে যখন হয় তখন পাঁচ লাখ দিতে বাধ্য হয়, সুতরাং এই খেলা মোটেই বৈধ না। ঋণ যেটা আপনি করবেন যেটা আপনি স্টেপ দিতে পারবেন নগদ মোহর দিয়ে আপনি বিবাহ করুন, যদি ঋণ রাখতেই হয় তবে সেই ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করে না মারা গেলে শহীদ হয়ে মারা গেলেও আপনি জান্নাতের পথে আটকে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন না জিবরিল আকালা লি যালিক, জিবরিল আসলাম আমাকে এই খবর দিয়ে গেলেন, দেখলেন যে জিবরিল আমাকে এই খবর দিয়ে গেলেন যদি কেউ ঋণ, হ্যাঁ প্রথমে কি কথাটা বলেননি, প্রথমে কি বললেন যে হ্যাঁ খালাস তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সব হচ্ছে এই সবের নিয়ত রাখবে ইত্যাদি ইত্যাদি, তারপর খানিক পরেই বলে কি বললো তুমি কি বললে, তারপর যখন একই কথা প্রশ্নটা বলা হলো তখন আল্লাহ সুসলাম বলে ইল্লাদ দায়েন, এটা কেন হলো যেহেতু জিবরিল এসে ইতিমধ্যে খবর হয়ে গেছে আল্লাহ রসুল এটা বলুন, ঋণের গোনা বা ঋণ দেখে মারা যাওয়ার গোনা আল্লাহ ক্ষমা করবেন না, কারণ এটা হচ্ছে হুকুকুলি বাদ, বান্দার হক, বান্দার হক ফিরে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে তবে আল্লাহ তাআলা মাফ করবেন। এইবারে মেন হাদিসে যেটা বারবার বলছেন আপনাদেরকে সেটা এসেছে, কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আবু হুরায়রা হাদিস, আতাদরি আতাদরুন, এখন তো আছেনই আপনাদের আতাদরুন মানে মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে, আতাদরুন মানে মুফলিস তোমরা কি জানো নিঃস্বকে, কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার কোনো সাজ সরঞ্জাম নেই, যার কোনো আসবাবপত্র নেই, যার কোন টাকা পয়সা নেই, সেই হচ্ছে নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না না, সেটা আসলে নিঃস্ব নয়। আসল নিঃস্ব হচ্ছে সেই, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়াতি ওয়া কদ শাতমা হাযা ওয়া কদফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফাযারাবা হাযা ওয়াযারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار مسلم شريف الحديث তিনি বললেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা ও যাকাতে বহু কিছু নিয়ে, বহু নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এর সাথে সাথে সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো অবৈধ রূপে মাল ভক্ষণ করেছে, কারো রক্তপাত ঘটিয়ে এসেছে, কাউকে মেরেছে। অতঃপর কি করা হবে? প্রতিশোধ স্বরূপ অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে। এই অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে, মানে যাকে মেরেছে তাকে, তার খামামকে তাকে, এইভাবে নেকিগুলো সব দিতে হবে। পরিশেষে যদি তার নেকি রাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বে শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ রাশি নিয়ে অত্যাচারিত ব্যক্তিদের পাপ রাশি নিয়ে এই অত্যাচারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো যে হাদিসটা বারবার আমরা বলছিলাম যে কিয়ামতের দিনে প্রতিশোধ দিতেই হবে। উম্মে সালমা হাদিস একটা, ইন্নামা আনা বাশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, আমি হচ্ছে একজন মানুষ। আল্লাহ রাসূল মানুষ ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনেকেই বলে যে না, নূরের তৈরি, তিনি মানুষ ছিলেন না, বাজে কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। ওয়া ইন্নাকুম লাতাক্তাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে ঝগড়া বিবাদ বিচার নিয়ে এসো। ওয়া লাআল্লা বাযাকুম আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বাদ, সম্ভবত তোমাদের অনেকে এমন থাকবে যে অন্যের তুলনায় অধিক বাক্যটু কথা এমন সুন্দর বলবে, সাজিয়ে গুছিয়ে, যে মনে হবে যে হ্যাঁ এই একদম হক পথে আছে। আর যে বেচারি হক পথে আছে সে হয়তো বলতে পারে না, এমন হতে পারে না। আমি কিন্তু কি করবো, আমি যেমন শুনবো সেরকম বিচার করবো। আল্লাহ নবী গায়ে জানতেন না, গায়ে জানলে তো কোনো উপায় ছিল না, বুঝতে পারতেন যে কে আসলে দোষী, কে অপরাধী আর কে নিরপরাধ। কিন্তু না, আমি যেমন শুনবো সেরকম বিচার করবো, সুতরাং আমি অপরাধ আমি বুঝবো না, সুতরাং আমি সেরকম বিচার করবো। ফামান কাযাই তুলাহু বিহাক্কি আকীহি ফাইন্নাম আক্তাউলা ফিতাতা মিনা নার, সুতরাং যদি আমি কাউকে তার মুসলিম ভাইয়ের হক তার জন্য ফায়সালা করে দিই, তাহলে সে যেন তা গ্রহণ না করে, কেননা সে গ্রহণ করলে সে জাহান্নামের আগুন, জাহান্নামের অঙ্গারটুকরা গ্রহণ করবে। এই ব্যাপারে আরো দুটো হাদিস থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন ব্যক্তি তার দিনের প্রশস্ততায় থাকে যতক্ষণ না সে অবৈধ রক্তপাতে লিপ্ত না হয়। অবৈধ রক্তপাতে লিপ্ত হলে প্রশস্ততা থেকে সংকীর্ণতা চলে যায়। অন্য একটা হাদিসে বলেছেন যে আমি কিছু লোক আল্লাহর মাল না হোক ব্যয় বন্টন করবে, সুতরাং তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের আগুন রয়েছে। ব্যয় বন্টনের ব্যাপারে যে স্বজন পোষণ, নিজের আত্মীয় বলে তাকে দিল, যে আত্মীয় নয় তাকে দিল না, নিজের কোনো বিদ্বেষ আছে তার জন্য তাকে দিল না, এবং অন্যায়ভাবে ব্যয়গুলি বন্টন করলে পরে তার জন্য কিয়ামতের জাহান্নাম রয়েছে। এই হলো অন্যায় অত্যাচার সম্পর্কে কিছু হাদিস যা আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এইসব থেকে, এই অন্যায় অত্যাচার থেকে বাঁচতে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।